অহংকার করছেন আমাদেরকে দেখাচ্ছে, আবার যদি গর্ব করা হয় তো আরো কষ্ট হবে। সুতরাং জ্ঞানী মেয়েরা হবে যে দেখবে হ্যাঁ আমার বোন গরিব, সব বোন তার সবাই সন্তুষ্ট, তোমার সহজ তোমার বিয়ে হয়েছে বিদেশির সাথে, কিন্তু তোমার বোনের বিয়ে হয়েছে গরিব গরিব লোকের সাথে, তুমি বোনের বাড়ি বেড়াতে গেছো আর সেখানে আবার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সোনা পড়ে গেছো, তোমার বোনের কষ্ট হবে না? হবে না, বোনকে তো দিতে পারো না। সুতরাং সে যাতে মনে কষ্ট না হয় সেই খেয়াল রাখা উচিত। আর বিশেষ করে অলংকারের শব্দ বাড়িতে থাকলে পরপুরুষের কাছে অলংকারের শব্দ যেন না হয়, চুরির ঝনঝনানি, পায়ের তোরাটা ছনছনানি, এই শুনিয়ে পুরুষের মনে কি হয়, পুরুষের মনে অন্যরকম অনুভূতি জাগে। সুতরাং চুরির ঝনঝনানি, পায়ের তোরা ঝমক ঝমক শব্দ এইসব যেন না হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াযরিবু নাবি আরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, তারা পায়ে পদধা তেমন ভাবে না করে যাতে করে তাদের গোপন অলংকার প্রকাশ পায়। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর দিকে তওবা করো, সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হও। আর তাছাড়া এই কথা জানা আছে, যদি কোনো মহিলা আতর পড়ে পরপুরুষের কাছে যায়, চাহে সে বাড়িরই হোক, নিজের স্বামীর ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিংবা মামা কিংবা কি বলে স্বামীর মামা কিংবা স্বামীর চাচা যাই হোক, এদের সামনে যদি আতর পড়ে যাওয়া হয়, আর যদি এই উদ্দেশ্যে থাকে যে আমার আতর আমার সুগন্ধটা শুঙ্গুক, তাহলে বলেছেন ফাহিয়া জানিয়া, সে হচ্ছে বেশ্যার মেয়ে। আর সেই মেয়ের নামাজ পর্যন্ত কবুল হয় না যে মেয়ে আতর পড়ে বা আতর ব্যবহার করে মসজিদে যায়, যতক্ষণ না সে গোসল করেছে নাপাকির গোসলের মতো। জেনে রাখবেন সাজগুজের ব্যাপারে আরো কথা আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতর সেন্ট একই ব্যাপার, আতর সেন্ট একই ব্যাপার, সেন্ট যেটা স্প্রে আছে সেটা তো পুরো নামাজি হয় না, অনেকে বলেছেন সেটা ব্যবহার করে নামাজি হয় না, কিন্তু আতর লাগিয়ে যদি যায় তাহলে সুগন্ধি, মোট কথা সুগন্ধি। দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে জাহান্নামবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, তার মধ্যে এক প্রকার হচ্ছে সেই মহিলা যে কাসিয়াতুন আরিয়াতুন মাহিলাতুন মুমিলা, যে লেবাস পরে থাকে অথচ উলঙ্গ থাকে, আমাদের শাড়ি হচ্ছে ওই রকমই, কিছু মহিলা আছে ভালো করে পরে, তাছাড়া শাড়ি হচ্ছে ওই রকমই যারা কিছু পরে থাকে আর কিছু উলঙ্গ থাকে, আর তারা নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, তাদের মাথা হচ্ছে মাথার খোপা হিলে যাওয়া উঁটের কুঁজের মতো, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। বলছিলাম যে মহিলা যখন গৃহে থাকবে, বাড়িতে থাকবে, তখন সে যেন এমন ভাবভঙ্গি প্রদর্শন না করে যাতে সে অপরকে আকৃষ্ট করে অথবা তাকে দেখে মনে হয় সে যেন আকৃষ্ট হচ্ছে, কারণ এইরকম মহিলা জাহান্নামবাসী, কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না, এ কথা আগেই বলছিলাম। চার নম্বর যে কাজ করতে হবে মহিলাদেরকে, তা বাড়ির ভিতরে কারো সঙ্গে নির্জলতা নির্জনতা অবলম্বন করা যাবে না। নির্জনতা মানে একটা রুমের ভিতরে সে আছে আর ছেলে আছে, তার সঙ্গে তার বিবাহ হারাম নয় এমন ছেলে, আর নির্জনে তারা কথাবার্তা বলছে অথবা না বলছে, নির্জনতা অবলম্বন করার মানে হল হাদিসে আছে যে যখনই কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন করবে তখনই শয়তান তার তৃতীয় জন হবে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন লা তালিজু আলাল মুগীবাত বা ইয়াকুম উদখুল আলাল মুগীবাত, যাদের স্বামী ঘরে নেই তাদের কাছে যেও না, তাদের বাড়িতে যেও না, টিভি দেখতে হোক খবর দেখতে যেন ভাবি খবর শোনাও, ভাবি টিভিটা দেখাও না, বরং যখন দেখবে তোমার ভাবির কাছে কেউ নেই তখন সে বাড়িতে প্রবেশ করবে না, তার কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রবেশ করো না, যেও না যার স্বামী বাড়িতে নেই, কেন, যেহেতু শয়তান তৃতীয় জন হতে পারে, শুধু বাড়িতেই না সফর সঙ্গীও হতে পারে না, ভাবিকে সঙ্গে নিয়ে বা শালিকে সঙ্গে নিয়ে কোথাও সফর করা যাবে না, এমনকি রিক্সাতে হাসপাতাল যেতে, তারপর বাজারে যেতে, মার্কেটে যেতে, কিংবা কোন সিনেমা থিয়েটারে যেতে তো আরো নয়, পার্কে যেতে, নদীর ধারে যেতে না, যদি সে বোনাই হোক কিংবা যা বলে দেওয়ার দ্বিতীয় বর্হ। মুসলমানদের মহিলার জন্য এটা হারাম। কেন? যখনই দুজনে একাকী ভ্রমণ করবে, যাবে, যাওয়া আসা করবে, শয়তান তাদের তৃতীয় হয়ে যাবে। শয়তান তৃতীয় হবে মানে তাদের আপোষের মনে মনে এমন কূটনীতি, এমন কুবাসনা, কামনা সৃষ্টি করবে যে আপোষের মধ্যে তখন আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়াকুম আদখুল আলাল মুগীবা, খবরদার যার স্বামী বাড়িতে নেই তার কাছে যেও না। এখন অনেক পুরুষ আছে, আমি বাড়িতে না থাকলে আমার বন্ধু যদি আসে তাহলে কি করো? বন্ধুকে চা খাইও, বন্ধুকে চা খাওয়াতে বলে, বরং যদি বসতে না দেয় স্ত্রী তাহলে পরে বন্ধু আবার যদি অভিযোগ করে তো বন্ধু রাগ করে, হ্যাঁ স্ত্রী স্ত্রীকে ঝাড়াঝাড়ি করে, কেন তুমি আমার বন্ধু এসেছে, বন্ধুকে চা খেতে দাও আমি, ইত্যাদি ইত্যাদি। অথচ এটা হচ্ছে সর্বনেশে ব্যাপার। এমন স্বামী হচ্ছে ভেড়ুয়া, এমন স্বামী হচ্ছে ভেড়া, আর একে দায়ুস বলা যেতে পারে। তার কারণ সে নিজের স্ত্রীর ব্যাপারে ঈর্ষাহীন, আর অবশ্য বলবে যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, আমি তাকে অবিশ্বাস করি। ঠিক আছে, বিশ্বাস করো, বিশ্বাস করা সত্য হলেও আমি জানি যে স্ত্রী 100% সতী, বরং 100 থেকে 1000% সতী। স্ত্রীর মনে কোন রকমের অপবিত্রতা নেই, ঠিক আছে, কিন্তু হাদিস তো মানতে হবে। কোন স্ত্রী সতী হলেই কি তার কাছে পরপুরুষ যেতে পারবে? না, হাদিস তো মানতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা খবরদার এমন স্ত্রীর কাছে যেও না যে তার স্বামী বাড়িতে নেই। সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতাল হামু, স্বামীর ভাই, স্বামীর চাচা, স্বামীর চাচাতো ভাই ইত্যাদি, এইসব আত্মীয়গুলোর ব্যাপারে কি? কারণ স্বামীর বাড়িতে থাকতে হলে তা তো থাকবেই, আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, এই দেওর পর্যায়ে যে লোকেরা আছে বা স্বামীর আত্মীয় পর্যায়ে, স্বামীর আত্মীয় গায়ের মাহরাম যারা, যাদের সঙ্গে বিয়ে জায়েজ, এই আত্মীয়রা আসলে মৃত্যু স্বরূপ। মৃত্যু স্বরূপ মানে মানে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, নির্জনে একান্ত দেখা সাক্ষাৎ করা মৃত্যুর কাছাকাছি, মরণ নিয়ে আসে। এই জন্য সাবধান, আমাদের হাই ভোল্টেজ তার খুঁটিতে লেখা থাকে, কি কি লেখা থাকে, সাবধান, ডেঞ্জার লেখা থাকে। তার সঙ্গে কি আঁকা থাকে? মানুষের মাথা আঁকা থাকে। মানুষের মাথা কেন আঁকা থাকে? সাবধান, এই উঠলেই মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ডেঞ্জার চিহ্ন দিয়ে মৃত্যুর খবর দিয়ে দিলেন যে খবরদার যার স্বামী বাইরে তার কাছে যেও না, কারণ সেখানে গেলে মৃত্যুর কাছাকাছি যাওয়া হবে। এই সাবধানতা সতর্কতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। বিনা মাহরামে সফর নিষেধ করেছেন, লা ইয়াহিলু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা'আ যী মাহরামিন আলাইহা, কোন মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে, নিজের স্বামী অথবা বাপ অথবা ভাই নিজের মাহরাম ছাড়া সফর না করে। হজ করতে হুজুর, এমনকি হজ করতেও না, হজ করতেও মাহরাম ছাড়া যাওয়া যাবে না, বরং যে মহিলার মাহারাম নেই তার জন্য সে যতই ধনী হোক তার হজ ফরজ না, যতক্ষণ না সে মাহারাম পেয়েছে, হয় স্বামী না হয় নিজের ভাই অথবা বাপ ইত্যাদি। মাহারাম ছাড়া সফর জায়েজ নয়। কেন হুজুর, এসব কেন হলো জানেন? আসলে মাহারাম যারা নয় তাদের ওই যে বললাম না, মাইলাতুন মুমিলাত, মনে মনে আকর্ষণ সৃষ্টি হয়, আর সৃষ্টি করে কে? শয়তান। মানুষের মনে আসলে বাসনা সৃষ্টি করে, সে মনে মনে ভাবে যে এর জন্য তো বিয়ে, এর সাথে বিয়ে জায়েজ, আর এটাই করে ফেলে যখন আপোষে থাকে, স্বামী নেই ঘরে, কিংবা যে মহিলার বিয়ে হয়নি একাকী একাকী নিয়ে আছে, তখন যার সঙ্গে কাছাকাছি হবে, বারবার দেখা দেখি হবে, চোখাচোখি হবে, কথা বলা বলি হবে, হাসাহাসি হবে, তখনই সর্বনাশ বাঁধবে। জেনে রাখবেন, আঁখি মেলে আঁখি মেলে যারে ভালো লাগে তাহারেই ভালো বলে জানি, মানুষের মন এই চাই, সামনে চোখের সামনে যে থাকবে, আঁখি মেলে যারে ভালো লাগে তাহারেই ভালো বলে জানি, সব প্রেম প্রেম নয়, ছিল না তো সংশয়, যে আমারে কাছে টানে তারে কাছে টানি, যে কাছে টানবে আমি তার কাছে টানবো, যে আকর্ষণ করবো আমি তাকে আকর্ষণ করবো, আর দুই দিকে আকর্ষণ হলে আকৃষ্ট উভয়ই হবে, আর সর্বনাশ হবে। তখন আর খেয়াল করবে না যে আমার স্বামী বিদেশে আছে, প্রাইভেট মাস্টার রেখে এলেন ছেলেকে ভালো করে পড়ার জন্য, পড়াবার জন্য, তাই না? তিনটে ছেলেকে ছেলের মা প্রাইভেট মাস্টার ডেলি আসছে, বাড়িতে পড়াচ্ছে, মাস্টারকে চা দিচ্ছে, মাস্টারের সঙ্গে কথা বলছে, হতে হতে হতে হতে হঠাৎ করে টেলিফোন আসছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, কি ব্যাপার, তোমার ছেলে মেয়েরা কাঁদছে কেন, বাড়িতে এসো, বুঝতে পারবে। বাড়িতে গিয়ে দেখছে ছেলের মা লাপাতা, কোথায় গেছে? প্রাইভেট মাস্টারের সঙ্গে প্রাইভেটে বেরিয়ে গেছে। কেন হলো হুজুর? যেহেতু স্বামী নাই, আর সেহেতু সুযোগ পেয়েছে। আর এই সুযোগের ফলে কি হয়েছে? সুযোগের ফলে সর্বনাশ ঘটেছে, একান্ত একাকি হয়েছে, একাকিনী হয়েছে। আর যার ফলে আস্তে আস্তে আকর্ষণ বেড়েছে। স্বামী বহুদিন, দু বছর বাড়িতে নেই, এর মধ্যে প্রাইভেট মাস্টার আসা যাওয়া করলে কি হবে, আকর্ষণটা কোথায় হবে? যাকে আঁখি মেলে, যাকে যারে দেখি, আঁখি মেলে যারে ভালো লাগে, তাহারই ভালো বলে জানি, তখন মনে হয় কি ওর থেকে এটা ভালো। হ্যাঁ, তখন আর মনে থাকবে না এরপরে কি আমার মতো দেখলে কাউকে বাঁচবে ভালো, না না, তখন তোমার থেকেও সে ভালো, কাছের নাগর ভালো। আর সে এসে অবিবাহিত কলেজের ছাত্র, তিনটে ছেলের মাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাকেও ভালো লেগে গেছে। বাড়িতে মিস্ত্রি, বিছিনে মিস্ত্রি এসেছে, বিদেশি মিস্ত্রি কাজ করছে, স্বামী বাড়িতে থাকে না, হাই স্কুলে যায়, হাই স্কুলে সকালে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে, ঘরে স্ত্রী একাকী থাকে, একটা মেয়ে নাইনে পড়ে, সেও স্কুলে যায়, মহিলা একা বাড়িতে, আর রাজমিস্ত্রি কাজ করছে। বাস এই কয়েকদিন, এক সপ্তাহ দু সপ্তাহ এই মহিলার সঙ্গে গল্প, তাকে চা দেওয়া, মিস্ত্রির সঙ্গে গল্প করা, এই কাছে হতে হতে হতে হতে হয় না হয়েছে। আপনার পত্র পত্রিকা পড়ে এসে এক সত্য ঘটনা। কেন হচ্ছে না? এই যে চোখের সামনে যাকে আঁখি মেলে যারে ভালো লাগে, তাহারই ভালো বলে জানি, ওই যে যে আমার কাছে টানে, তাদের কাছে টানে, খালাস। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, খবরদার না, এমন কি মুসলিম অমুসলিমও দেখছে না। হ্যাঁ, একজন মুসলিম অমুসলিম মহিলাকে ভালোবাসছে, ঠিক আছে, যদি মুসলমান হয় তাকে বিয়ে করো, ঠিক আছে, কিন্তু একজন মুসলিম মহিলা সে অমুসলিম পুরুষকে মুসলিম না বানিয়ে বিয়ে করছে, তাই না? এখন বর্তমান যুগের ফ্যাশন হয়েছে, ধর্ম নিরপেক্ষতা এসেছে, এখন আমাদের দেশের আইনে কোনো সমস্যা নেই, একজন মুসলিম নারী যদি চায় হিন্দুকে, হিন্দু পুরুষকে বিবাহ করতে পারে না, পারে না, অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারে, আইন তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। ধর্মের মোল্লারা যদি আক্রমণ করতে চায় তো তাদের গলা কাটা, গলা মানে বন্ধ করে দেওয়া হবে, আওয়াজ বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কেন? অথচ আল্লাহ তাআলা কি বলছেন, আব্দুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম। মুমিন বান্দা সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, মোমেন বান্দা তোমাদের কাছে সবার কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো, সেই মুশরিক থেকে, যদি সে মুশরিক তোমাকে মুগ্ধ করে, মুশরিক পুরুষ যদিও তোমাকে মুগ্ধ করে, তবু মুশরিক পুরুষকে বিয়ে দিও না, মুশরিক পুরুষের সঙ্গে মহিলার বিয়ে দিও না। আর ওই যে মহিলা তো নিজে নিজে বিয়ে করে কোর্টে গিয়ে, তার তো বুঝতে পারছেন সে তো ব্যভিচারিণী, সে তো ব্যভিচারিণী, তার বিয়েই হয় না, তাও আবার অমুসলিম পুরুষকে বিবাহ করছে, তার বিবাহ কেমন হতে হবে? আল্লাহ তাআলা বলছেন, যদি মুসলিম মুমিন ক্রীতদাস হয়, কোন ভদ্র পুরুষ না, কিন্তু সে তার ঈমান আছে, অথচ সে ক্রীতদাস, এই ক্রীতদাস ওই অমুসলিম যদিও বড় সম্মানিত, বড় পদওয়ালা, তবুও এই গোলাম, এই ক্রীতদাসই তোমার জন্য ভালো, মহিলাকে বলা হচ্ছে, কিন্তু মহিলা বোঝে না। মহিলা অমুসলিম প্রাইভেট মাস্টারের কাছে পড়ছিল, সত্য ঘটনা, অমুসলিম প্রাইভেট মাস্টারের কাছে পড়ছিল, মজে গেছে, এই জন্য প্রাইভেট মাস্টার যাকে বলে প্রাইভেট প্রাইভেটই, খবরদার কোন পুরুষের কাছে মহিলাকে প্রাইভেট পড়তে দেবেন না, প্রাইভেট পড়তে হলে মহিলা মহিলাকে দেন, মহিলা মাস্টার যেন কোন পুরুষ, কোন মহিলা মাস্টারের কাছে যেন যুবতীর কাছে কোন যুবক না পড়ে প্রাইভেট। আর তেমনি বেশিরভাগ যেটা হয় যে পুরুষ মাস্টারের কাছে যুবতী মহিলা যেন না পড়ে, কারণ এতে আকর্ষণ হয়, কাছাকাছি ডেলি আসা আসি, হাসা হাসি হলেই তাতে কি হয়, আকর্ষণ বাড়ে। আর ওই যে যে আমার কাছে টানে, তার কাছে টানি, কানেকশন হতে হতে এমন শট লাগে যে তাতে ঘায়েল হয়ে যায় উভয়, নজর বান মেরে আমায় ঘায়েল করেছে, আপনারা শুনেছেন। সুতরাং কথা হলো কি, যে খবরদার এইরকম সুযোগ না দেওয়া হয় যাতে মহিলা অন্য পুরুষের সাথে একাকিত্ব অর্জন করে। ভাইজান, স্বামী ঘরে আছে, বর্তমানে নেই, স্বামী বলছি তো ডেলি স্কুল যায়, হাই স্কুলে চাকরি করে, সন্ধ্যার সময় ফিরে আসে, এই সন্ধ্যা পর্যন্ত আর সবুর হচ্ছে না, এতটুকুর মাঝেই রাজমিস্ত্রির সঙ্গে, রাজমিস্ত্রি আমাদের স্বামীকে মাস্টার দেখছেন কেন হুজুর বলে প্রেম না মানে, হ্যাঁ কি বলে ঘুম না মানে শ্মশান ঘাট, আর প্রেম না মানে কি বলে, কি বলে জাতি আর কি বলে, তাই না? তো এই যে প্রেম মানে না, যাচ্ছে না প্রেমের, যাচ্ছে না প্রেম, এমনিতেই হয়ে যায় প্রেম, এমনিতেই হয়ে যায়। পিড়িতে মজিল মন কিবা হাড়ি কিবা ডম, ও দেখা দেখি নাই। মোট কথা হলো যে খবরদার এরকম সুযোগ ঘটতে দেবেন না যাতে স্বামী স্ত্রী কি বলে, যে স্ত্রী স্বামী নেই কিংবা যে মহিলার এখনো বিবাহ হয়নি তার সঙ্গে কোন পরপুরুষের প্রাইভেট ভাবে কোন সুযোগ ঘটে যে তারা আলোচনা করছে অথবা পড়াশোনা করছে অথবা কোরআন পড়ছে, কোরআন পড়তেও দেওয়া হবে না। অনেকে বলে কি বউ দেখে আসে, বউ দেখে আসার পর বলে কি হুজুর আমার, আমি তো বউ দেখে এসেছি এবং আমার পাকাপাকি বিয়ের কথা হয়ে গেছে, বিয়ের দিনও হয়ে গেছে, এখন কি আমার স্ত্রীকে কোরআন পড়াতে পারি? এখন স্ত্রী হয়েছে হয়নি, স্ত্রী হবে, বিয়ে পড়ানো হয়নি, আমি কি কোরআন পড়াতে পারি? আমি তাকে বিয়ে করবো গ্যারান্টি, চলবে? চলবে না। তোমার পাকাপাকি বিয়ের কথা হলেও তার আগে তোমার সেই হবু স্ত্রীকে বসে বসে কোরআন পড়াবে, তাও কোরআন পড়াবে, তাও চলবে না, তাহলে অন্য কিছু বুঝতে পারছেন, চলবে না। মোট কথা আগে থেকে শরীয়তে সাবধান করে দেওয়া হয়েছে। সুতরাং যাদের স্বামী বাড়িতে নেই, আমি তাদেরকে আজকে কথাগুলো বলছি, যাদের স্বামী বাড়িতে নেই তারা খবরদার কোন পর পুরুষের সাথে একাকিত্ব অবলম্বন করবে না, কোথাও সফরে যাবে না, বাড়িতে একাকিত্ব অবলম্বন করবে না, কারণ একাকিত্ব অবলম্বন করলেই সর্বনাশ ঘটবে। আর একটা উপদেশ সেই মহিলাকে, যে খবরদার একবার যদি পর পুরুষের দিকে নজর পড়ে যায় দ্বিতীয়বার নজর তুলে তাকাবে না। আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, ওকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন নিজেদের চক্ষু অবনত করে, চক্ষু অবনত করে মানে যে যাকে দেখা হারাম তাকে যেন না দেখে, চক্ষু সংযত করে, ওয়াইহফাজনা ফুরুজাহুন নিজেদের শরণগাহের হিফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন আর তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। সৌন্দর্য দুরকম, এক হচ্ছে নিজের দেহের সৌন্দর্য আর এক হচ্ছে সাজানো সৌন্দর্য, অতিরিক্ত যেটা সুন্দর শাড়ি পরেছ, সুন্দর গয়না পরেছ, সুন্দর চুড়ি সুন্দর ইত্যাদি এগুলো দেখাবে না, আর নিজের দেহ দৈহিক সৌন্দর্য যেটা তোমার সুন্দর চেহারা সুন্দর, হ্যাঁ আমাদের দেশের তো বাঙালি মেয়েরা তো শাড়ি পরে, পেটের অংশ দেখা যায়, পিঠের অংশ দেখা যায়, বাজু দেখা যায়, এইসব সৌন্দর্য ক্ষমতার পরপুরুষকে দেখাবে না, যদি দেখাও তাহলে এই ঘটবে কীর্তি। খবরদার নজর তুলে দেখবে না, পুরুষকেও বলা হচ্ছে তুমি নজর তুলে কোন হারাম মহিলাকে যার সঙ্গে বিবাহ জায়েজ তাকে দেখবে না, একবার দেখা হলো ঠিক আছে চোখ ফিরিয়ে নাও, তেমনি মহিলাকেও বলা হয়েছে। কেন নয় নয় এখানে জাদু জানে সখা, একই আখি ইশারায় লক্ষ যুগের মহাত করতে গেলে সব ফ্রি হয়ে যাবে। সুতরাং মহিলাকে বলা হচ্ছে যে তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে বাধ্য হবে, কোন কারণে ডাক্তারের সঙ্গে কথা বলতে হলো, দোকানদারের সঙ্গে কথা বলতে হলো, তখন খবরদার এমন সুরে এমন স্বরে কথা বলো না যাতে যাদের হৃদয়ে রোগ আছে তারা কি হয়, লোভগ্রস্ত হয়, তারা তাদের মনে কি হয়, আকর্ষণ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলছেন না ফালা তাখদানা বিল কওল, ফালা তাখদানা বিল কওল, فَيَتْمَعُ الَّذِي فِي قَلْبِهِ مَرَضْ وَقُلْنَا قَوْلًا مَعْرُوفًا হ্যাঁ, এমন নরম সুরে কথা বলো না যে কথার সুর শুনে পর পুরুষের মনে কি জাগে, বাসনা জাগে, বারে মেয়েটা আওয়াজটা খুব সুন্দর, এ তো যুবকরা বলেই থাকে, কি সুন্দর আওয়াজ, কি সুন্দর মিষ্টি ভাষা, কত সুন্দর কথা বলে মেয়েটা, আওয়াজটা কত মিষ্টি, আর যদি গান গাই তো বুঝতেই পারছেন কি সুন্দর কণ্ঠ, পুরুষরা প্রশংসা করে থাকে, খবরদার এরকম কথা বলো না যাতে তোমার স্বর শুনে পর পুরুষ প্রলুব্ধ হয়। তাহলে কিভাবে কথা বলবো, এমন ভাবে কথা বলবে যাতে প্রলুব্ধ না হয়, একটু চড়া স্বরে বলতে হবে, বিভিন্ন রকমের সুর আছে, বিভিন্ন রকমের ভঙ্গি আছে। আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেন কেমন বলেন, শালীর সঙ্গে যখন কথা বলেন কেমন বলেন, তারপর যদি দাদি বুড়ি আছে বুড়ির সঙ্গে কথা বলেন, একই একই মানুষের বিভিন্ন রকম স্বর হতে পারে, ভঙ্গি হতে পারে। সুতরাং মহিলা পরপুরুষের সঙ্গে কথা যখন বলবে তখন যেন নরম সুরে না বলে, তবে কি কর্কশ সুরে, কর্কশ স্বরে বলবে না, তাও বলতে হবে না, বলে না কাউ না মা রূপা সাধারণ ভাবে বলো, এমন নয় যে একবার কর্কশ স্বরে বলতে মহিলা বদলাম করলে এমন এমন মাগে এইভাবে কথা বলে না, এরকম বলতে হবে না, স্বাভাবিক ভাবে বলো। সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ আগে দিয়ে দিয়েছেন, বাড়িতে আছো স্বামী বাড়িতে নেই, যথাসম্ভব স্বামীর মা বাপের খেদমত করো, স্বামীর মা বাপের খেদমত করো। স্বামীর দায়িত্ব হলো তোমার ভরণ পোষণ করা, মা বাপেরও ভরণ পোষণ করতে হবে। এখন যদি স্বামীর ক্ষমতা না থাকে খাদেমা রাখা, দাসী রাখা, তখন তোমাকে করতে হবে। তুমি স্বামীর বাপের বা শ্বশুরের এবং শাশুড়ির দেখাশোনা করো যথাসম্ভব, তাদের মন সন্তুষ্ট করবে, মনকে সন্তুষ্ট করে চললে পড়ে এবং তাদের কথা মতো চললে পড়ে সংসারে অশান্তি হবে না। আর সেই সাথে যদি তুমি শাশুড়িকে লুকিয়ে লুকিয়ে কিছু করতে চাও তাহলে জেনে রাখবে তোমার চরিত্রে কি আসবে, অপবাদ আসবে, এই জন্য তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো। আরো উপদেশ হলো যে এটা নয় নম্বর উপদেশ, যে স্বামী বাড়িতে নেই তো তার বদলে তুমি নিজের মনকে ঠিক রাখার চেষ্টা করো। যেমন বিশেষ করে যদি কোনো যৌন ক্ষুধা তীব্রতা আসে তখন পুরুষদেরকে কি করতে বলা হয়েছে, বিয়ে করার ক্ষমতা নেই অথবা স্ত্রী নেই, কি করতে বলা হয়েছে, রোজা রাখতে বলা হয়েছে। মহিলা তুমিও করো, তোমার যদি সেরকম তীব্রতা থাকে তাহলে সেই যৌন ক্ষুধা নিরসন করার জন্য, নিবারিত করার জন্য কি করো, আল্লাহর ওয়াস্তে রোজা রাখো। রোজা রাখলে তোমার মন কি হবে, শান্তনিত হবে, মন শান্তনিত হবে, আর সেই সাথে আল্লাহর কালাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকো, তাহলে মন এদিক সেদিক হবে না। কিংবা এমন ক্যাসেট শুনো যে ক্যাসেট শুনলে পরে মন এদিক সেদিক হবে না, কিংবা এমন বই পড়ো যে বই পড়লে মন এদিক সেদিক হবে না, বরং মন তোমার স্থির থাকবে। আর খবরদার খবরদার গান শুনবে না, কারণ আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো ব্যভিচারের মন্ত্র। গান শুনবে, তুমি হয়তো ভাবছো যে গান শুনলে পরে তোমার মন ফ্রি হবে, গান শুনে কিন্তু মন ফ্রি হয় না, গান আর রুকিয়াতুজ জিনা ব্যভিচারের মন্ত্র, খবরদার গান শুনবে না। প্রত্যেকটা আসলে বেশিরভাগই গানই হচ্ছে কিসের গান, প্রেমের গান, আর প্রেমের গান কোনদিন মনকে শান্তনিত করতে পারে না, মনে তৃপ্তি আসে, আর সেই তৃপ্তিতে কি কি হয়, যৌন ক্ষুধা জাগে। অতএব খবরদার গান শুনবার চেষ্টা করবে না, গান শোনা তো হারাম, এ তো কোরআন হাদিসে দলিল আছে যে গান শোনা হারাম, যে যার সঙ্গে বিশেষ করে বাজনা থাকে তা হচ্ছে হারাম। সুতরাং গানে মন শান্তি পায় না, শান্তি পায় কিসে জানেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গান শুনে মনে শান্তি আসে না, শান্তি যাদের যাদের ঈমান আছে বুকে তাদের বুকে শান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরে, আল্লাহ স্মরণে মনে শান্তি আসে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনে শান্তি আনতে চাও তো আল্লাহর জিকিরে মনে শান্তি আসবে, গান শুনে আসবে না, বাজনা শুনে আসবে না। তাহলে মনকে যদি শান্তনিত করতে চাও তাহলে কি করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আর আল্লাহর জিকির মানে শুধু বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে হবে তাই কি, না না, আল্লাহর জিকির একটা বই পড়লে হবে বললাম, একটা দিনী বই পড়ো আল্লাহর জিকির হবে, কোরআন তেলাওয়াত করো আল্লাহর জিকির হবে, একটা ক্যাসেট শোনো দিনী ক্যাসেট শোনো আল্লাহর জিকির হবে, আল্লাহকে স্মরণ হলেই হলো। আর আল্লাহকে যখন স্মরণ হবে তখন কোনোভাবেই মন কুপথে যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহর যিকির থেকে মনকে সরিয়ে রাখলে শয়তান এসে হাজির হয়ে যাবে। মনের আসন, মনের আসন খালি থাকে না, যেখানে যে মনের আসনে আল্লাহ থাকে। আল্লাহ থাকে মানে কি আল্লাহ সত্তা? না না, আল্লাহ তো কোথায় থাকে? অনেকে বলে প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ আছে। না না, বাজে কথা, আল্লাহ স্মরণ আছে। তো মনের যে আসন, সেই আসনে যদি আল্লাহর স্মরণ না থাকে তো কার স্মরণ থাকবে? কে থাকবে? শয়তান। শয়তান এসে হাজির হয়ে যাবে। সুতরাং খবরদার খবরদার খবরদার, শয়তানকে জায়গা দিও না, আল্লাহর জিকির থেকে দূরে সরে শয়তানকে জায়গা দিও না। যথাসম্ভব চেষ্টা করো, যদিও স্বামী হয়তো তোমাকে টিভি দিয়ে এসেছে, হ্যাঁ, ভিসিআর, ভিসিপি, সিডি প্লেয়ার, কি কি সব কিনে দিয়ে এসছে যাতে বউ আমার শান্তিতে থাকে, কিন্তু আসলে স্বামী তোমার করেছে কি, পেট্রোল দিয়ে তার সঙ্গে দেশলাই কাঠি দিয়ে এসেছে। যে কোনো সময় তুমি জ্বালাতে পারো, যে কোনো যে কোনো সময় জ্বালিয়ে তুমি তোমার সর্বনাশ নষ্ট সর্বনাশ করতে পারো। সুতরাং টিভি দেখবে না এবং ফিল্ম দেখবে না, কারণ স্বামী এখন বাড়িতে নেই। আর এই সময় তুমি যদি প্রেম প্রেম কাহিনী সম্বলিত কোন ঘটনা, ইতিহাস কিংবা ফিল্ম দেখো, তাহলে জেনে রেখো স্বামীর যে অভাব, সেই অভাব পূরণ করতে তুমি হয়তো এমন পথ অবলম্বন করবে যা তুমি নিজেও চাও না। খবরদার, কোন সময়ে এমন খেয়াল আনবে না, এমন কল্পনা মনের ভেতরে আনবে না যে কল্পনা তোমাকে অতিষ্ঠ করে। মনের কল্পনা, অনেক সময় কল্পনা করে স্বামী স্ত্রী থেকেছেন একসাথে, এবং সেই স্বামীর সেই স্বামী ঘরে যখন থাকে তখন আপনি স্বামীর কাছে যেভাবে থাকেন, সেই কল্পনা যদি মনের ভিতরে আনেন তাহলে সর্বনাশ হবে। যেমন ওমরের গল্প বলছিলাম, হযরত ওমর পার হচ্ছিলেন, এক মহিলা গান গুনগুন করে গান গাইছিল, তার মনের ভিতরে খেয়াল ছিল স্বামীর, যে এখন স্বামী নেই, স্বামী থাকলে আমার এই হতো এই হতো ইত্যাদি। এখন বহু মহিলা এরকম মনের ভিতরে কল্পনা করতে পারে, বর্ষা ঝরা এমনি পাতে আমার মতো কি, ঝরবে তুমি একলা মনে বনের কেতকি, মনের মনে নিশীত রাতে চুম দেবে কি কল্পনাতে, মনের মনে নিশীত রাতে চুম দেবে কি কল্পনাতে, স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি, মেঘের সাথে কানবে তুমি আমার চাতকি, বন্ধু তুমি হাতের কাছে, বন্ধু তুমি হাতের কাছে সাথের সাথী নও, দূরে যত রও হেয়ার তত নিকট হও, থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাননি রাতে, যত গোপন তত মধুর নাইবা কথা কও, শয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও। শয়ন সাথে তুমি নেই এখন, কোথায় থাকো? নয়ন। সব সময় যদি আপনি কল্পনা করেন স্বামীকে, আপনি হয়তো পরপুরুষ কল্পনা করলেন না, কিন্তু স্বামীকে কল্পনা করলেও এতে ক্ষতি আছে। ওগো আমার আড়াল থাকা, ওগো স্বপন চোর, তুমি আছো আমি আছি এই তো খুশি মোর, কোথায় আছো কেমনে রানী, কাজ কি খোঁজে নাই বা জানি, ভালোবাসি এই আনন্দে আপনি আছি ভোর, চাই না জায়গা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর, চাই না জায়গা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর, রাতে যখন একলা শোবো চাইবে তোমার বুক, নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ, দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তোমায় লয়ে, কল্পনাতে আঁকবো তোমার চাঞ্চুয়ানো মুখ, ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ। এইভাবে যদি কল্পনা করতে থাকেন তাহলে জেনে রাখবেন এক সময় এমন অবস্থা হবে যে স্বামীর কল্পনাতে সর্বনাশ আসতে বাধ্য হবে। এই জন্যেই বললাম যে আল্লাহর জিকিরে থাকলে কিংবা রোজা রেখে থাকলে এই সমস্ত কল্পনাগুলো কি হয়ে যাবে? প্রশমিত হবে। আর যৌন তৃপ্তি কি যৌন ক্ষুধা কি যৌন উত্তেজনা প্রশমিত হবে, ফলে আপনি কোন অসৎ পথে পা বাড়াবেন না। এটাই হলো ঠিক। ১২ নম্বর যে উপদেশ এই মহিলাদেরকে দেব, যাদের যে যাদের স্বামী বিদেশে আছে, স্বামীর বিনা অনুমতিতে তার কোন মাল টাকা পয়সা খরচ করবেন না। সে আপনাকে যখন ছুটিতে যায় বিভিন্ন রকম অনেক রকম শাড়ি গয়না দিয়েছেন, আপনি কোন শাড়ি আপনার কোন আত্মীয় দিলেন আপনার স্বামীকে না জানিয়ে, কোন গয়না আপনার আত্মীয় দিলেন আপনার স্বামীকে না জানিয়ে, টাকা পয়সা আপনি আপনার আত্মীয়কে দিলেন স্বামীকে না জানিয়ে, হয়তোবা অনেক সময় মিথ্যা কথা বলে এদিক সেদিক কাটিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে দেখা যাচ্ছে কি যে সে সে টাকা স্ত্রী এমন পথে ব্যয় করছে যে পথে ব্যয় করতে স্বামী চায় না। বিনা অনুমতিতে স্ত্রী যদি এভাবে ব্যয় করে তাহলে তার গুনাহ হবে। তবে হ্যাঁ, যদি নিত্য প্রয়োজনীয় নিত্যের প্রত্যেক যে ফকিররা আসে দরজায় দরজায় ভিক্ষা করতে আসে ভিক্ষুকরা, সেখান থেকে সার এক মিনিট চাল তুলে দিল, স্বামীর অনুমতি আছে, আম অনুমতি থাকে, তার থেকে দিলে তার যেমন স্বভাব হবে তেমনি স্বামীরও স্বভাব হবে। কিন্তু অতিরিক্ত কিছু দেওয়া, শাড়ি দেওয়া, টাকা পয়সা দেওয়া, এগুলো স্বামীকে গোপন করে দিলে গোনা হবে, আমানতে খেয়ানত হবে, আমানতে খেয়ানত হবে। খবরদান এরকম করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুনফিক ইমরাতুন শাইয়্যান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইযনিহি, মহিলা যেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ির কোনো কিছু কাউকে না দেয়, ব্যয় না করে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তাআম, এমনকি খাবার পর্যন্ত কি দেওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা যালিকা আফযালু আমওয়ালিনা, খাবারই তো আমাদের সর্বশ্রেষ্ঠ মাল সম্পদ, অতএব খাবারও দিতে পারে না যদি না স্বামীর অনুমতি থাকে। স্বামীর অনুমতি থাকলে দিতে পারবেন, তাছাড়া না। স্বামীর যদি সন্তান থাকে, যে সন্তান থাকবে সেই সন্তানের প্রতি অবহেলা করবেন না। স্বামী বাড়িতে থাকলে তার প্রতি যত্ন নেবেন, স্বামী না থাকলে পরে যত্ন নেবেন না, এটা যেন না হয়। বরং মায়ের হাতে, মায়ের হাতে গর্বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো একটি জাহানের প্রথম বিশ্ব বিদ্যালয়, মায়ের হাতেই সন্তান গর্বে। অতএব স্বামীর সন্তানের দেখাশোনা ভার আপনার, যেহেতু স্বামী নেই, অতএব আপনি সেই সন্তানের দেখাশোনা ভালো করে করবেন। খবরদার স্বামীকে ছোট মনে করবেন না, স্বামীকে মানে তুচ্ছ মনে করবেন না, বা স্বামীর চোখে ধুলো দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না, স্বামীকে ভেড়া মনে করবেন না। কারণ যে কথাই বলে যে যখন মিন সে গারল হয় তখন মাগে কি হয়, মরল হয়, ও গারল তো এর মরল। অতএব যদি স্বামী ভেড়াই হয় তাহলে তুমি মরল হওয়ার চেষ্টা করো না। কারণ যে ঘরে মুরগি, মোরগের আওয়াজ থেকে মুরগির আওয়াজ বেশি, সে ঘরে অশান্তি, শান্তি নেই। মোরগ, মোরগ মুরগি মানে মানে স্ত্রী, স্বামীর থেকে স্ত্রীর আওয়াজ বেশি। রাস্তার পাশ দিয়ে পার হয়ে যান, পুরুষের গলা পাবেন না, কার গলা? হ্যাঁ, মহিলা চিৎকার করছে, ছাই ছাই ছাই ছাই ছাই শব্দ হচ্ছে, মোরগের গলা নাই, মুরগির গলা। সেই ঘরে শান্তি বাসা বাঁধতে পারে না। সুতরাং সব সময় চেষ্টা রাখবেন যাতে স্ত্রী, স্ত্রী হিসাবে স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ না হয়। স্বামী বাড়িতে নেই, জানলা দিয়ে উকি ঝুঁকি মারছেন, দরজা খুলে দাঁড়িয়ে আছেন, ছাতের উপর থেকে, ছাতের উপর থেকে শহর দেখছেন, কি ছাতের উপর থেকে রাস্তার দিকে তাকিয়ে আছেন দূর আকাশে, অবশ্য স্বামীকেই কল্পনা করছেন, মানলাম যে স্বামীরই কল্পনা করছেন, তবুও আশেপাশে বহু লোক আপনার দিকে তাকিয়ে আছে। আপনি হয়তো ভাবছেন যে বিড়াল চোখ বন্ধ করে থাকলে, ইঁদুর যদি চোখ বন্ধ করে থাকে তো বিড়াল দেখতে পাবে না, তাই না? দেখতে পাবে বিড়াল। আপনি মনে করছেন যে ছাতে আমি একা দাঁড়িয়ে আছি, উদাস মনে চিন্তা করছে আমাকে কেউ দেখতে পায় না, ভুল কথা। জানলা ধারে দাঁড়িয়ে আছেন, ভুল কথা, আপনাকে দেখছে, কেউ না কেউ দেখছে। আর দেখার চোখের অভাব নেই, দেখার চোখের অভাব নেই, যতই আপনি সুন্দরী হন অথবা অসুন্দরী, আপনাকে দেখার লোক আছেই। সুতরাং সাবধান থাকবেন যাতে করে আপনাকে কেউ দূর থেকে, আপনার অলক্ষ্যে আপনাকে কেউ না দেখে, আর সেই দেখার ফলে আপনার প্রতি কোন আকর্ষণ সৃষ্টি হয়, কারণ আকর্ষণই আছে বিপদ। অতএব এই সমস্ত নসিহত তাদেরকে করলাম, সেই মহিলাদেরকে করলাম যাদের স্বামী বর্তমানে বাড়িতে নেই, প্রবাসে, বিদেশে, কোথাও চাকরি করছে, কোথাও কাজ করছে ইত্যাদি, বহুদিন পর, ছ মাস পর কেউ আসে, সপ্তাহের পর কেউ, এক মাস পর কেউ, ছ মাস কেউ, এক বছর কেউ, দু বছর কেউ, তিন বছর কেউ, কেউ আবার দশ বছর পরেও আসছে। তো এমন স্ত্রীদের যে অবস্থা কি হয়, এ তো কথায় বলে সাহেব উদ্দারি আদারা বিমা ফিহা, তাই না? মায়ে জানে বাপ আর মনে জানে পাপ। হ্যাঁ, মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। প্রত্যেক মহিলাই জানবে যে তার ভিতরে কি পাপ ঢুকে আছে, স্বামী না থাকার ফলে কি কি পাপ সে করে চলেছে। আর জেনে রাখবেন, হিসাব বড় কঠিন। স্বামীর চোখকে ফাঁকি দেওয়া যাবে, শ্বশুর বাড়ির লোকের চোখকে ফাঁকি দেওয়া যাবে, শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু সদা জাগ্রত একজনকে ফাঁকি দেওয়া যাবে না। হিসাব নেওয়ার জন্য শুধু স্বামী নয়, হিসাব নেওয়ার জন্য শুধু শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির লোকই না, হিসাব নেওয়ার জন্য একজন আছেন যিনি সদা জাগ্রত, যার চোখে ঘুম নেই, যার ঘুম নেই যিনি ঘুমান না, যার তন্দ্রা নেই, তিনি তাকে, তিনি তার ধুল আসে না, সুতরাং তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ডুবে ডুবে জল খেলেও আল্লাহ বুঝতে পারবেন, রাতের অন্ধকারে গোপনে বাক্সের ভিতরে যদি কিছু করেন, আল্লাহ অন্তর জামিন, অন্তরের খবর রাখেন, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিয়ে কি বেঁচে যাবেন তা কিছু হবে না। খবরদার এটা ভেবে না আল্লাহ করিম, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করবেন পাপ করে, পাপ করে জ্ঞান পাপি, জ্ঞান জ্ঞান থেকে পাপ করে করে করে করে শেষকালে আল্লাহ মাফ করবেন, এটা কি করে হতে পারে? কারণ যখন এই হকের কথা আসবে, আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু যখন বান্দার হক হবে। সমস্ত মা বোনদেরকে তৌফিক দেন যেন আমানত পালন করে থাকে, স্বামী নিজের আল্লাহ তো আমানত তো বটেই, আর সেই সঙ্গে নিজের স্বামীর আমানতকে পালন করতে পারে, নিজের ইজ্জতের হেফাজত করতে পারে। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।